আমারি পথ পানে চাহি আমারি পাখি গান গায় শিশির নীরে অবগাহি কানন কত ফুলে ছায় তোমারি পথ পানে চাহি আমারি পাখি গান গায় শিশির নীরে অবগাহি কানন কত ফুলে ছায় আমারে গান আঁকি জলে তোমারি লাগি পলে পলে আমারে গান আঁকি জলে তোমারি লাগি পলে পলে ফুটিয়া প্রেম শত দলে বিরহী প্রিয় ঝুর যা তোমারি পথ পানে চাহি আমারি পাখি গান গায় শিশির নীরে অবগাহি কানন কত ফুলে ছায় তোমারে গিয়েছিনু ভুলি কুসুমে রাঙা মোর পথে জাগায় মোর ফুলগুলি দলিয়া গেলে জয় রথে তোমারি মালা মোর গলে অনল হয়ে যেন জলে তোমার পিহিয়া তলে হরিয়া মোরে নীলে তোমারি পথ পানে চাহি আমারি পাখি গান গায় শিশির নীরে অবগাহি কানন কত ফুলে ছায়